বাচ্চা ছেলেটাও দিয়ে দেবে। এক হচ্ছে জান্নাতের চাবি কি বলতো? আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি কাঠি কোনটা? সবাই জানে জান্নাতের চাবি কাঠি হচ্ছে নামাজ। এখন নামাজে যদি জামাত যদি জান্নাতের চাবি কাঠি হয়, চাবি থাকলে তার দাঁতা থাকবে কি থাকবে না? আমার ঘরের চাবি দিয়েছি দাঁত। এই দেখো একটা দাঁতা, দুটো দাঁতা, তিনটা দাঁতা আছে তো নাকি? এক দুই তিন, ঠিক আছে। নামাজের মধ্যে আরম্ভ করুন, আলহামদুলিল্লাহ পড়ুন, ঠিক আছে। ফরজ নামাজ, ফরজ নামাজে আল্লাহর ওলিদেরকে স্বীকার না করলে তোমার ফরজ নামাজ পর্যন্ত হবে না। আল্লাহর ওলিদের যদি তুমি না মানো তোমার ফরজ নামাজও হবে না। আর যদি বাপের বেটা হতো দলিলটা কেটে দেবে। প্রোডাকশন ছোট ছোট দেখছো, ইদানিং আবার উঠে গেছে, বুঝলেন? খুব জুলুমে আছি, বুঝলেন তো? ও দোয়া করেন ভাই, সব ভেঙে যাচ্ছে, বুঝলেন? কি জবাব দিয়ে দিয়ে আর পারিনি আমি তো। কি হলো? অথচ জানাই দাঁড়ালাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সূরা মিলালাম রুকু সেজদা, আবার উঠে দাঁড়ালাম আলহামদুলিল্লাহ সূরা মিলালাম রুকু সেজদা, তারপরে বসে কি পড়ছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বায়্যিবাতু। এই দেখুন আত্তাহিয়াতু লিল্লাহি চাবির একটা ঘাট, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বায়্যিবাতু এই দেখুন একটা ঘাট, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী দুটো ঘাট, আসসালাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন তিনটে ঘাট পুরোটা ঢুকিয়েছেন। এবার মাথাটা ঘোরান, আসসালামু আলাইকুম আসসালাম, দুদিকে ঘোরান, দেখেন চাবি খুলে যাবে জান্নাতের। মানে পুরোটা আত্তাহিয়াত শেষ করতে হবে, বুঝতে পারছেন? ওইখানে শেষ করে দিলে হবে না, তাহলে ঠিক মতো খাপে খাপে লাগিয়ে ঘোরাবেন, জান্নাতের চাবি খুলে যাবে, ঠিক আছে। এখন আসুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বায়্যিবাতু, এটা কি আমার আল্লাহ এক অদ্বিতীয় পবিত্র জাতকে স্বীকার করলাম এবং তার সেজদা রুজুদকে মেনে নিলাম, স্বীকার করলাম। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আমার দরুদ ও আমার নবীর উপরে, রহমত বরকতটাও হলো নবীর উপরে। কি কথা বুঝতে পারছেন? তারপরে কি কি পড়ি? আসসালাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, দরুদ সালাম ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। আব্দুন মানে একটা বান্দা, ইবাদ মানে হচ্ছে অনেকগুলো বান্দা, নবী নয় খোদা নয় ইবাদিল্লাহ। এই দরুদ সালাম আল্লাহর সেই সমস্ত অনেকগুলো বান্দা যারা হচ্ছে সলিহিন, নিকার পরিষ্কার আল্লাহওয়ালা। আল্লাহ বলছে আমার নবীর সাথে সাথে আমার আল্লাহওয়ালাদের উপরেও তোরা দরুদ পড়। বলুন না সুবহানাল্লাহ। এখন কেউ ইবাদিল্লাহি সালিহিন কাকে বলে? আল্লাহওয়ালা কারা? যাদের কোরআন বলছে উলিল আমর, যাদের কোরআন বলছে আউলিয়া, যাদের কোরআন বলছে ওলিয়া মুর্শিদা, যাদের কোরআন বলছে ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ নেককার পরিষ্কার বান্দা। তাদের মধ্যে শুরু থেকে আরম্ভ করুন ইমামে হোসেন, ইমামে হোসেন, ইমাম জাইনাল আবেদিন, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা, ইমাম কথা বুঝতে পেরেছেন? তবকা বা মুসলসল দেখুন আল্লাহর ওয়ালা, আল্লাহ ওয়ালারা এসেছে আস্তে আস্তে। একদম আমাদের পরেও আসবে একজন, সেটা হচ্ছে ইমাম মেহদি। আল্লাহর রাসূল বলেছেন নজন ইমাম আসবে, ইমাম হোসেনকে বলেছিল। আর তারপরে ইমাম হাসানকে বলল, না না তোমার বংশে একজন আসবে যার জন্য বিশ্বটা পাগল হয়ে যাবে। নানা সে কে হবে? বলছে আমার বেটি ফাতেমা, তোমার মায়ের নাম হবে ফাতেমা, তার মায়ের নাম হবে ফাতেমা, সারা বিশ্বটা পাগল হয়ে যাবে, সে তোমার বংশে আসবে। লক্ষ্য করে দেখুন বাগদাদে যে শুয়ে আছে আল্লাহর রাসূলের বড় নাতি হযরত হাসানের বংশে এসেছে, হাসানুল মুসান্না থেকে এসেছে। আর তার মায়ের নাম হলো উম্মুল খায়রামা আমার বড় পীরের মায়ের নামও ছিল ফাতেমা, বড় পীর হলো আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। আবু দাউদ শরীফের হাদিস, মিথ্যা সাব্যস্ত করলে তোমার গোলাম হয়ে যাব। কি গো কথা বুঝতে পারছেন তো নাকি? একবার মিথ্যা সাব্যস্ত করে দাও যে ভুল বলছেন, স্পট থেকে তোমার জুতো দাঁতে করে নিয়ে আমি চলে যাব। সমস্যা কোথায় জানেন? আগে মুফতিরা ফতোয়া দিত, এখন মুচুল্লিরা ফতোয়া দিচ্ছে। সমস্যা ওই কেন? মুসল্লি না মুচুল্লি বলবি, ঠিক করে বল, মুসল্লি বল না মুচুল্লি। কজন মুচুল্লি হয়েছিল বলতো? মুচুল্লি কি ভাই, আমার সামনে কথা হয়েছে বুঝলেন, মুচুল্লি কি? হ্যাঁ না, মুচুল্লিদের জিজ্ঞেস করেন না, মুচুল্লিদের কি জিজ্ঞেস? মুচুল্লি কি? ও মুসল্লি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুসল্লি তো তুমি, মুচুল্লি না মুসল্লি ঠিক করতে পারছো না, তুমি ফতোয়া দিচ্ছ, তাহলে মুফতিগুলো ঘাস কাটবে। আগে আমার মুরব্বীদের জমানায় কোনো ভেজাল ছিল না, কেন বলেন তো? ডাক্তারের কাজ ডাক্তার করবে, উকিলের কাজ উকিল করতো, মাস্টারের কাজ মাস্টার করতো, ইংলিশ টিচার ইংলিশ পড়াতো, বাংলা টিচার বাংলা পড়াতো, মৌলী সাহেব কোরআন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়াতো, মাওলানারা তালিবুল ইসলাম পড়াতো। কথা বুঝতে পারছে না? যে যার আর মুফতিরা ফতোয়া দিত, পীর পীর মাশায়েখরা বায়াত করতো। এখন লক্ষ্য করে দেখেন, মুসল্লি এসে নাপি চুল কাটছিল, এখন সে কোরআন শরীফ পড়াচ্ছে মক্তবে। কথা বুঝতে পারছি না? আর বল এটা কি হবে? চুপচাপ বসে কি বলবি তো? আলি বা তা সা জিম হা ছে কেউ নিচে নেই না, এইভাবে পড়তে হবে। তার যে পড়ছে ছাত্রের কাছেও মাইনে নিচ্ছে, আবার ওই বাতা পড়াবার জন্য ওপর থেকেও মাইনে পাচ্ছে। কথা বুঝতে পারছি? কি সর্বনাশ, অনেক কিছু ডিজাইন চলছে আমাদের সমাজের মধ্যে। হুজুর পড়া যাবে না, দেখবেন ওই কায়দার মধ্যে আমি নিজে পড়েছি। আমার চাচা যান হুজুর পীর কেবলা আমাকে বলেছিল, বাপ তুই যে ওয়াজে যেটা বললি তার দলিল আছে তোর কাছে? আমি চাচা যান দলিল আছে, তো চাচা যানকে আমি নিজে খুলে দেখিয়েছিলাম যে ওর মধ্যে লিখা আছে দোয়াদ জা কি মুশাবা হ্যায়, আগর দোয়াদ জা কি মুশাবা হ্যায় তো ওয়ালা দোয়াল্লিন কে ওয়ালা জাল্লিন পড়তে হবে, আর ওয়ালা জাল্লিন যদি কেউ পড়ে, আমরা তো দূরের কথা, দেওবন্দের ফতোয়া তার পিছনে নামাজ হবে না। কথা বুঝতে পারছেন? ঘরের চার কথা রাখলেন ঠিক আছে, শেষ বেলায় রাতে ঘরে যে ঢুকতে পারতাম। ও ভাই বিরক্ত লাগছে না তো আপনাদের? ঠান্ডা মাথায় বুঝে যাচ্ছে তো, একে একে দুই দুই দুই চার, কারণ মজবুত হতে হবে। তোদের ফুটবল শরীফ সারা বিশ্বে আছে নাকি? সারা বিশ্বে থাকবে কি করে? দাদা হুজুর মুজাদ্দেজামান পূর্ব ভারতের জন্য এসেছেন, আর বিশ্বের গল্প দেখাচ্ছেন কেন? আগে তাহলে জানতে হবে ফুরফুরা সিলসিলা কি জিনিস। ফুরফুরা সিলসিলা একটা আকিদার নাম, মূল হলো সেই আকিদা, আর ফুরফুরা সিলসিলা তার একটা নাম। কথা বুঝতে পারছেন? যেমন এই ছেলেটাকে আমি ছেলে বলছি, কেউ পুত্র বলছে, কেউ বালক বলছে, কেউ বয় বলছে, কেউ বেটা বলছে, বুঝতে পারছেন না, কেউ লড়কা বলছে, এক একজনের এক একটা ভাষা। কথা বুঝেছেন? যেমন পানি, আমি বলছি পানি, কবিরা বলছে বাড়ি বা নীর, কেউ বলছে ওয়াগা, ফ্রান্সের লোক ওয়াগা বলে, ফ্রেঞ্চ ভাষায় পানিকে ওয়াগা বলে, আরবের লোক মাউন বলছে, কেউ মুইয়া বলছে। কথা বুঝতে পেরেছেন? কেউ জল বলছে, কেউ বাড়ি বলছে, কেউ আপনার ওয়াটার বলছে। তাহলে আসল জিনিসটা কি? একই জিনিস, এক এক দেশে এক এক ভাষা। তেমন সিলসিলায় ফুরফুরা আমাদের এখানে সারা ওয়ার্ল্ডে 2012-তে 80%, 2013-ই 96.4, 2014-ই 13-র শেষ আর 14-ই 97%। সিলসিলায় ফুরফুরা যে আকিদায় চলে, এই আকিদার মানুষ জোরে বলুন না সুবহানাল্লাহ ফর ইওর কাইন্ড ইনফরমেশন। এবছরই আমি অল ইন্ডিয়া ইমাম আজম আবু হানিফা সেমিনার অ্যাটেন্ড করলাম, গতবারেও করেছিলাম, আগরতলায় হয়েছিল। আপনাদের দোয়ায় পশ্চিমবঙ্গ থেকে একটাই ডেলিগেট নিয়ে যায়, মানে ওখানে তো ইন্টারভিউ দিয়ে যেতে হবে, সেটা আপনাদের এই বাচ্চা। এবারেও গেছিলাম, সেখানে আমি প্রশ্ন করেছিল যে আপনি ইমাম আজম আবু হানিফা সম্পর্কে আপনার কাছে একটা প্রশ্ন, যে নবী বা সাহাবাদের যুগে তো ইনি ছিলেন না, নবীর যুগে তো ছিলেন না, সাহাবাদের যুগে থাকলেও তো হতো। তখন আমি বলেছিলাম, ফর ইওর কান্ট্রি ইনফরমেশন প্লিজ, ওয়ে দ্য ডিসাইবল ফলোয়ার অফ ইমাম আজম আবু হানিফা, উই থট ইমাম আজম আবু হানিফা এজ আ প্রিস্ট, বাট হি ইজ নট এজ আ প্রিস্ট, অনলি প্রিস্ট, বিকজ He belonged to that time when alive at 21, Sahabi Rasul. মানে তকবীর আল্লাহু আকবার আর সালা ইয়া রাসূলুল্লাহ করে উঠেছিল কথা বুঝতে আমি বলেছিলাম ইমাম আজম আবু হানিফা আল্লাহর রাসূলের 21 জন সাহাবা হায়াতে সেই সময় এসেছে বলুন না সুবহানাল্লাহ ও মলি সাহেব সাহাবাদের যুগে ইমাম ছিল উত্তর দেন আল্লাহর রাসূলের 21 জন সাহাবা যখন হায়াতে ইখতিলাফ এসেছে 6 জন বলেছে কেউ কথা বুঝতে পেরেছেন আমার কাছে কথা 1 জন হোক আর 21 জন হোক কেউ নেই তো বলেনি প্রত্যেকেই বলেছে সাহাবা ছিল তো ইমাম আজম আবু হানিফা সাহাবাদের জমানার মানুষ তোমার নাসিরউদ্দিন আলবানী কোন জমানার দেখাও আমাকে ওই আমার বক্তব্য বুঝতে পারছেন ইমাম আজম আবু হানিফা সাহাবার যুগের মানুষ তার ভুল ত্রুটি থাকলে সাহাবারা চেপে দিত তাকে তর্ক করলে হবে না তর্কর গরু কি বলে তর্কর গরু গাছে ওঠে না গল্পের গরু যাই হোক তর্কের গরু ওঠে পাচ্ছে না আর কি করবে একটা লোক মাথায় করে পান নিয়ে যায় বুঝলে দিয়ে যায় আরেকজন দেখে বলে তোর মাথায় কি বলে পান বলে কেটে দেবো তোর 2 কান পান টান ফেলে দিয়ে চলে যাবে বাবু তোমার পান হাটে নিয়ে যাবো না বলে কেন বলে মাথায় কি পান বলে তোমার কেটে দেবো কান কান কেটে দেবে বলছো হবে না তুই ফের নিয়ে যা ফের তোমার মাথায় কি পান কাটা যাক তোমার 2 কান বলছো কোথায় ফের কান কেটে দেবে রাগায় খুব বলছে তার মাথায় কি থাকে বলে তার মাথায় আম থাকে বলি এবার যদি বলে তোর কাটা যায় তোর কান তুই বলবি তোর মাথায় কি বলবে আম বলবি তোমার পেটের মধ্যে দেবো আস্ত থাম মোটা থাম তোমার পেটে দেবো ঠিক আছে স্যার বললো গেছে এ তোমার মাথায় কি আমার মাথায় পান বলছে কেটে দেবো তোমার 2 কান তখন বলছে বেটা তোর মাথায় কি আমার মাথায় আম বলছে তোর পেটের মধ্যে দেবো আস্ত থাম বললে তো হয়ে গেল হুজ্জুতিটা হবে কি করে হুজ্জুতিটা হবে কি ভুলে গেছে থাম তোর পেটের মধ্যে দেবো আস্ত আম গাছ পান কান মিলেছে বলে হ্যাঁ আম আর আম গাছ মিললো কি মিলুক না মিলুক দিলাম কিনা বলতো কথা বুঝতে পারছেন পান কান মিলেছে আম থাম মিলে তো আম আর আম গাছ মিললো কি শেষেটা দেখ পান কান আম গাছ মিলেছে বলে মিলুক আর না মিলুক ঢুকিয়ে দিলাম কিনা বল ভাই তোর সাথে পারবো না যা এটাকে কি বলে বলুন তো হুজ্জুতি হুজ্জুতি করলে হবে না কিতাব নিয়ে সামনে এসো কাগজে বাঘ হো না আর ফতোয়াটা দেওয়ার সময় চায়ের দোকানে দেবে না পানওয়ালাকে দেবে না ঘাটে লাইতে বেরিয়ে দেবে না মসজিদ থেকে বেরিয়ে বক বক বক বক করবে না বুঝতে পেরেছো ফতোয়া দেওয়ার জায়গায় দাও কায়দা মতো পড়লে সাইজ হয় আর একে ওকে জিজ্ঞেস করছো ও কি জানে ওকে জিজ্ঞেস করা কাপড়ের ব্যাপারে খোলাখুলি বলে দেবে ওকে জিজ্ঞেস করা আপনার কামের ব্যাপারে খোলাখুলি বলে দেবে কথা বুঝতে পারছেন সে একদম মানে ভোটের সময় আর ব্যাপার ভোটের সময় নেতারা বলে বুনাই আর ভোট কেটে গেলেই বলে শালাই যেন শালা বুনাইয়ের ব্যাপার চলছে রাগ করবেন না আমার কথায় অমর মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন একটা কথা শুধু আপনাদেরকে মনে করিয়ে দেবো কেন কিসের জন্য গুস্তাকে রসুল আমার রসুলের জন্য যাদের মনের মধ্যে গুস্তাকি থাকবে তার একটা মহাদিক বলে দিই আজ আপনি নামাজ পড়ুন রোজা রাখুন কোন আফসোস নাই কোন দুঃখ নাই কিন্তু মুশকিল কোন জায়গায় জানেন আমি আপনি নামাজ পড়ে কেবল নামাজই রয়ে গেলাম আর একজন নামাজ পড়ে বগদাদের গৌসুল আজম হয়ে শুয়ে রয়ে গেল আমি আপনি নামাজ পড়ে নামাজই রয়ে গেলাম আর একজন নামাজ পড়ে চুরাসবিরে শুয়ে আছে নাম মঈনুদ্দিন গরিবে নামাজ হয়ে গেছে আমি আপনি নামাজ পড়ে নামাজই হয়ে গেছি আর একজন নামাজ পড়ে ছিল ফুরফুরাই শুয়ে আছে আবু বকর গৌসে দাওরান হয়ে গেছে আমি আপনি নামাজ পড়ে নামাজই হলাম আমার বড় দাদু নামাজ পড়ে কাইয়ুমুজ জামান হয়েছে আমি আপনি নামাজ পড়ে নামাজি হলাম, আমার দাদা নামাজ পড়ে কত ভুলের সাজ হয়েছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি হয়ে গেলাম, আমার সেজু দাদু নামাজ পড়েছিল সুলতানুর রুইয়া হয়েছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি হয়ে গেলাম, আমার নদাদু নামাজ পড়ে সুলতানুল আরেফিন হয়েছে, আমি আপনি নামাজ পড়ে নামাজি হয়ে গেলাম, আমার ছোট দাদু নামাজ পড়েছিল আশিক রাসূল হয়েছে, ওগো আমি আপনি নামাজ পড়ে কেবল নামাজি হয়ে গেলাম, আর একই নামাজ পড়েছিল এই গয়েশপুরে শুয়ে আছে আল্লাহর বলি হয়ে গেছে, যে নামাজ পড়ে তুমি আমি নামাজি হলাম, একই নামাজ পড়েছিল প্রতাপ চন্দ্র শের বাকুলে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। আমি শুকনো কাঠ রয়ে গেলাম, মুখে কোনো জিল্লা নেই, হে তুই নামাজ পড়িস মুখে রুকি দশাবে বলে অনেকে দেখবে, জিল্লাও নেই কিছু না, আমি দেশি ভাষায় ওয়াজ করছি, কথা বুঝতে পারছো না, আমাদের জেলার যেসব ভাষাগুলো সেটা কি, তুই নামাজ পড়িস তোর মুখের কি অবস্থা, শুকনো কাঠ খটখট ফর্সা ছেলে, মুখ চকচক করবে, লাল টুকটুক করবে, কেন ও হবে করতে কি, দিলের মধ্যে নবীর ভালোবাসা নেই, দিলের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নেই, ইহানত মূলক তুচ্ছ তাচ্ছিল্য মূলক। আর সব থেকে বড় কথা কি জানেন, এরা নবী কি মানে না, নবী সুন্নত কে মানে না, নবীর আপ্রাণ চাল চলন কে মানে না, খোদ আল্লাহর রাসূল কে যেন না মানে, তারা নবীর সুন্নত কে মানতে পারে, নবীর চাল চলন মানতে পারে, নবীর ডান বাম মানতে পারে, কথা বুঝতে পারছেন না, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একটু আগিয়ে দিন, আমার আল্লাহ বলছেন আন্নবী আওলা আলা কুলুবিল মুমিনে, আমার রাসূল প্রতিদিন মুমিন মুসলমানের অন্তরে এর ভিতরে থাকে, আওলা কথার অর্থ কেউ ভিতরে নিয়েছে কেউ উপরে নিয়েছে, আওলা আলা কুলুবিল মুমিনে, আমার রাসূল প্রতিটি মানুষের অন্তরের ভিতরে আছে, আর নবী তো নূর, কথা বুঝতে পারছেন না, নবী নূর। এখনো প্রশ্ন করে বেয়াক্কেলেরা কি জানেন, কিছু কিছু বেয়াক্কেল আছে, হুজুর দয়া করে উত্তর দিলে উপকৃত হইতাম, আবার কবির ভাষা হইতাম, প্রশ্ন রাখি দেখি, বলছে আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি, আমি বলছি ভাই যে লিখেছে তার বয়স কত একটু জানলে ভালো, কে দিয়েছিস ভাই, কে দিলি বয়স, পেছন থেকে ওই কত 40-42 হবে, আবার কত সেই বলছে, এমন ভাব যেন উনা অন্যজন, ও তুই 42 বছর পরে সাড়া পড়লো, একদিন কার উপর তালে কলমা পড়লে, আজকে সাড়া পড়লো মাটি না নূর, একদিন ঘুমোচ্ছিলে, কথা বুঝতে পারছেন না, মাটি বলা যাবে না নূর বলতে হবে, তোমার আব্বা বলছে ওরা ভুল করলে আমরাও করব, এইখানেই তো পাকা মোটা হয়ে গেল, শরীয়তে ভুল বলে কোনো কথা নেই, শরীয়তে 4টে ভাষা আছে, জায়েজ না জায়েজ হালাল হারাম, বুঝতে পেরেছে, তোমার বাপ কোনটা করেছে বলো, যদি আল্লাহ রাসূলকে নূর নবী মেনে কবরে যায়, তোমার মা যদি নূর নবী মেনে কবরে যায়, তোমার আব্বা মা যদি পিরানি তরিকাত মেনে কবরে যায়, তাহলে তোমার কথা অনুযায়ী ভুল মানে হারাম, তারা হারাম করেছে, আল্লাহর হালালকে যারা হারাম জানে, হারামকে যারা হালাল জানে, তারা ঈমান চলে যায়, তাদের স্থান জাহান্নাম হয়, তাহলে এইসব কথা বলার আগে মসজিদে উঠে আগে ডিক্লার দাও আমার মা বাপ দাদু সব জাহান্নামী, তাই আমি বলছি, কথাটা আমার বুঝতে পারছেন না, আল্লাহর হালালকে যে হারাম করে তার তো ঈমান চলে যাচ্ছে, আবার হারামকে যে হালাল করবে তার তো ঈমান চলে যাচ্ছে, তো তুমি যেটা আজকে ভুল বলছো, ভুল তো শরীয়তে কোনো ভাষা নেই, হালাল আর হারাম আছে, কোরআনে ভুল আছে, হালাল আর হালাম, জায়েজ লাইয়াজুজ দুটো কথা, যদি হারাম হয়ে থাকে তা তোমার আব্বা হালাল জেনে করেছে তার কি ঈমান আছে, নেই তাহলে বেঈমান হয়ে মরেছে, তাহলে তুমি আগে বলো আমি আজকে এই দল করছি আমার বাপ বেঈমান তাই, আগে বলো, পারবে বলতে, না কেন বলতে যাবো, কেন বলতে যাবে না, না ভুল করতে পারে না, তুমি যে ভুলটার কথা বলছো ওটা হাকিকি ভুল, এই ভুলের আওতার মধ্যে পড়লে ঈমান চলে যায়, কি কথা বুঝতে পারছেন না, না আপনি আল্লাহ রাসূলকে নূর কেন বলছেন, না কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে তো স্পষ্ট করা নেই, স্পষ্ট তাফসীরে জারির উত্তাবারী, না আমি ইমাম মানি না আমি তাফসীর শুনবো কেন, ঠিক আছে ডাইরেক্ট কোরআন থেকে চলো ওয়াদাই আন ইলাল্লাহি ওয়াসিরাজাম মুনীরা, আমার আল্লাহ বলছে দাওয়াতের জন্য একজন দীপ্ত শিখা উজ্জ্বলতম বাতি চিরাগ সিরাজুম মুনীরা মানে আমার মোহাম্মদ এসে গেছে। এতো আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন সিরাজুম মুনীরা, সিরাজুম মানে চিরাগ বাতি প্রদীপ, আর মুনীরা মানে রওশনদান খুব তেজালো প্রদীপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কবরের দাঁত দিয়ে একটা ইহুদি হেঁটে হেঁটে চলে যায়, ওই ইহুদিটা যখন আল্লাহ রসুলের কবরের পাশ দিয়ে যাচ্ছে, ইহুদিটা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সময় তার চোখটা হঠাৎ আল্লাহ রসুলের সবুজ গম্বুজের দিকে পড়ে যায়, যে সবুজ গম্বুজের দিকে পড়েছে সঙ্গে সঙ্গে ওই ইহুদিটা কাঁপতে আরম্ভ করে, ঠক ঠক ঠক ঠক করে কাঁপছে কাঁপছে কাঁপতে কাঁপতে কাঁপতে কাঁপতে হঠাৎ করে কালমা শরীফটা পড়তে আরম্ভ করে দেয়, কালমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো আপনি এমনটি করলেন কেন, আপনি মুসলমান কেন হলেন? বলছি আমি যখন আল্লাহ রাসূলের মাজারের পাশ দিয়ে রওজার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার চোখটা হঠাৎ করে পড়ে যায় আল্লাহ রাসূলের সবুজ গম্বুজের দিকে, আর যেই না পড়েছে সঙ্গে সঙ্গে আমি একটা আলো একটা জ্যোতি একটা নূর দেখতে পাই, যেটা মুহাম্মাদের সবুজ গম্বুজ থেকে আসমানের দিকে উঠে যাচ্ছে। এই বাতি এই জ্যোতিটা দেখে আমি কালেমা পড়ে মুহাম্মাদের গোলাম হয়ে গেছি। এসব দেখে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে যে নবী কবরের ভেতরে আছে, যে নবী আমার কবরের মধ্যে আছে, তার চেহারার আলোটা কবর ভেদ করে গম্বুজ ভেদ করে কোথায় যে উঠছে, একদম আল্লাহর আরশ পর্যন্ত। বুঝতে পারছেন তো নাকি? যদি কবর ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত সেই আলো পৌঁছাতে পারে, হোয়াট ইজ দিস? বাতি জ্বলছে না বন্ধ? ঠিক আছে চলছে। দিস ইজ দ্য ফ্ল্যাশ লাইট অফ মাই মোবাইল ফোন সেল ফোন, আই হ্যাভ টু অবস্ট্যাক দ্যাট, আই হ্যাভ টু কভার দ্যাট, রাইট নাও ইট ওয়াজ শাইনিং বিকজ, এটা কিন্তু শাইনিং করছে এখনো জ্বলছে, বিকজ উই হ্যাভ টু সিন উই হ্যাভ টু সিন আ পিঙ্কিস বিকজ দিস ইজ দ্য কভার, এটাকে চাপা দিয়ে দিয়েছি, ভেতরের দেখুন সাদা আলোটা জ্বলছে, বোঝা যাচ্ছে কেমন, এটা গোলাপি বর্ণের হয়ে। আমাদের কালবের রং কি লাল, দিলের রং হচ্ছে লাল, আর দিলের মধ্যে যদি নবী থাকে তো লাল জিনিসের মধ্যে আলো থাকছে, যদি আলো লাল জিনিসের মধ্যে থাকে তাই নামাজ পড়ে দেখবেন অনেকের মুখটা নুরানি লালচে হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। যে নবী কবর ভেদ করে আসমানে আলো উঠতে পারে, দিলে থাকলে অন্তর ভেদ করে চেহারাই ফুটতে পারে না, মুখটা কালো লোকটার কিন্তু হজরতে বেলালের মতো জিল্লা দিচ্ছে। আমার ওয়াইফ বুঝতে পারছেন তো, আর এক একজন ফর্সা শুকনো খটখট করছে, মুখ খসখস করছে, জীবনে বিড়ি খায়নি তাও ঠোঁট পুড়ে কালো হয়ে গেছে, মিলিয়ে দেখবেন। খারাপ লাগছে নাকি ভাই শুনতে? বড় আফসোসের ব্যাপার, হবে না তো কি হবে। একদিকে আমরা জাকির নায়েককে দেখছি আর অপর দিকে মসজিদের ইমাম সাহেবকে দেখছি, আমরা তো জাকির নায়েককে ভালো বলবো, আসল জিনিস আমরা এখনো চিনতে পারিনি, দেখিনি, দেখার চেষ্টা করিনি। আমাদের একটু ভেতরে ঢোকা দরকার। সারা ওয়ার্ল্ডের এবারে চালু হলো, আপনাদের অনেকের জানা নেই, সারা বিশ্বের বুকে নবী দিবসের ছুটি আছে, একমাত্র সৌদি আরবের জমিনে নবী দিবসের কোনো ছুটি নেই। বুঝতে পেরেছেন? আর এই নবী দিবসের কোন ছুটি সৌদিতে নেই। তুর্কি আমরে মিলাদ কিয়াম হতো, এখনো মিলাদ কিয়াম হয় 72% মানে বেশিরভাগ 72% 72% মিলাদ হয় সৌদিতে। আর এবারে আল্লাহ রসুলের সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে 65,000 মুসলমান মিলাদুন নবী করে দাঁড়িয়ে সালাম পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ওয়াহাবি আমলে এই প্রথমবার হলো, সব ওদিক থেকে তাড়া খাচ্ছে আর আমাদের এদিকে এসে ঢুকে বসে আছে। ডাক্তার জাকির নায়ক একটা কথা বলেছিল না, তার জবাবটা দিচ্ছে দেখলে অবাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ایک وقت اپنا سنے آج کی تاریخ میں ہم محمد صلی اللہ علیہ وسلم سے بھی نہیں مان سکتے بولے ایڈٹ کرا ایک بار باقی لوگوں کو چھوڑو سنت اور باقی بابا لوگوں کو چھوڑو محمد صلی اللہ علیہ وسلم کو بھی ماننا ہمارے لیے حرام ہے بولے نعوذ باللہ یہ جواب تا دیچے دیکھو نا سبحان اللہ سارا ورلڈ آف پاگل ہو مصطفیٰ کا عدل رسول کی تعظیم رسول کا تعلق جڑ جڑ سے کاٹا جا رہا ہے اور کھینچا جا رہا ہے اور مسلمانوں کو رسول سے بیگانہ بنایا جا رہا ہے حضور کے غلاموں کو اپنے آقا سے بیگانہ بنایا جا رہا ہے اور دنیا اور مال اللہ کے بندوں کو اللہ کا بیگانہ بنا رہی ہے میرا جینا مرنا میں تو ہمیشہ نہیں رہوں گا یہ ایک آواز ہے آپ سنتے ہیں لوگوں کچھ عرصہ اور رہے گی کچھ دن اور ہوگی جب اللہ نے چاہا یہ بھی بند ہو جائے گی میری آرزو یہ ہے کہ میرے جیتے جیتے میری آنکھوں کے سامنے پاکستان کی نسلیں مصطفیٰ کے عاشق بن جائے سبحان اللہ انٹرنیشنل لائبریری کاؤنسل এর এখন প্রেসিডেন্ট ইউএসএতে আছে পাকিস্তানে এসেছিল আমাদের ইন্ডিয়ায় হায়দ্রাবাদে এসেছিল কটা বিষয়ের উপর পিএইচডি করেছে অবাক হয়ে যাবে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বলছি যাকে থার্ড ওয়ার্ল্ড এর কটা দেশে সব মুসলমান চেনে না তাকে নিয়ে আমি বক্তৃতা দেবো দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল আমি কারো রেখা বলছি না আমি আমার রেখাটা লম্বা করে এটা নিই সব জ্ঞানী মানুষদের ব্যাপার কথা বুঝতে পারছেন না কোথায় লুকিয়ে গেল কোথায় চাপা পড়ে গেল এখন কি হচ্ছে ভেতরে ভেতরে দেখুন ভাঙা জিনিস নতুন তৈরি হচ্ছে খবর দিয়ে দেখবেন রূপালী পাত্রির ব্যাপার আছে ভেতরে ভেতরে ছুটছিল ভাঙা সাইকেল হঠাৎ পালসার এলো কোথা থেকে ওই কিনলাম তো ধার ছিল বললি হলো আর কি দিয়ে দিয়েছে মা কথা বুঝতে পারছেন 12 সেপ্টেম্বর কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে এসেছিলেন কে সুনিতা উইলিয়ামস নাম শুনেছেন না সুনিতা উইলিয়ামস স্পেস স্টেশন তৈরি করেছিলেন বিখ্যাত একটা ব্যক্তিত্ব শি ইজ দ্য ক্যাপ্টেন অব দ্য অ্যাস্ট্রোনটস নবচারীদের ক্যাপ্টেন আমার ভারতবর্ষের আমার সোনার ভারতবর্ষের অহংকার যে আমার দেশের একটা কন্যা যেমন কল্পনা চাওলা ছিল আবার আপনার কি বলে সুনিতা উইলিয়ামস এখন অবশ্যই ইমিগ্রেন্ট ইউএসএ আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন মি অলসো ইনভাইটেড দেয়ার আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সায়েন্স সিটিতে সুন্দর করে বোঝাচ্ছে এটা স্পেস এটা ক্যাপসুল এখান থেকে এটা বার হয় মাধ্যাকর্ষণ শক্তি এখান থেকে ওটা ইংরেজিতে বোঝাচ্ছে আমি তো খুব বুঝছি বুঝলেন যখন কফি ব্রেক আসলো হাতে কফির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আমি সোজা গিয়ে গেলাম যে বললাম হ্যালো ম্যাম দিস ইজ মেহরাব সিদ্দিকি ভেরি গ্ল্যাড টু মিট ইউ হ্যালো হাউ আর ইউ ফাইন ম্যাম ওয়্যার ইউ কামিং ফ্রম আই অ্যাম কামিং ফ্রম ব্রিটিশ মিউজিয়াম এট লন্ডন লাইব্রেরি চো লন্ডন লাইব্রেরি ব্রিটিশ মিউজিয়াম ইয়েস Are you in research? I mean, yes, ma'am. What is the subject? Madam, falsafa of Islam. Mujhki hai se bolche. It's very tough. I mean, yes, ma'am, I do. Tau kochi. Tarpar abar repeat kore bolche. Falsafa of Islam. I mean, yes, madam. Tau mujhki hai se bolche. I love Islam. I also love Prophet Muhammad. Bolun na, subhanallah. Bolche, ami Islam keo bhalo basi. Ami Prophet Muhammad keo bhalo basi. ওই সময় এতে প্রশ্ন করা হলো আমি জিজ্ঞাসা করলাম নোটপ্যাড বার করে হোয়াট ইজ দ্য রিজন রিগার্ডিং টু ইয়োর লাভ এন্ড রেসপেক্ট টু মাই প্রফেট মোহাম্মদ এন্ড মাই ইসলাম কেন আপনি এত ভালোবাসেন বলছে লাস্ট কিছুদিন আগে 120 দিনের দূরে আমি আকাশে যখন বাসছিলাম আমি আমার স্যাটেলাইটে পৃথিবীটাকে লোকেট করতে পারছিলাম না, পৃথিবীটা খুঁজে পাচ্ছিলাম না। ওই সময় অনেক কষ্টের পরে আমি একটা আলো দেখতে পাই, ওই আলোটার উপরে আমি পয়েন্ট ডাউন করি, আলোটা ধিমিয়ে আসলো, কমে আসলো। আমি ওই এলাকাটা চতুর্দিক থেকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার চোখে আসলো একটা তীব্র থেকে তীব্রতর আলো, যেটা পৃথিবী থেকে এত দ্রুত গতিতে উপরে বার হয়ে যাচ্ছে, পুরো পাহাড় পর্বত মানছে না, আলোটা আসমানের দিকে উঠে যাচ্ছে। আমি ওই জায়গায় জুম ডাউন করলাম, ম্যাডাম পয়েন্টটা কে ছিল বলে ওটা মিডল ইস্ট ছিল। আমি এক্সাক্ট পয়েন্ট কে ছিল বলছি, এই জন্যই তো ইসলাম আর প্রফেট মোহাম্মদকে আমি ভালোবাসি। কেন ম্যাডাম? বলছে প্রথম আলোর সন্ধানটা দিয়েছে, ধিমিয়ে গেল যে আলোটা, ওটা তোমাদের কাবা থেকে আলোটা উঠছিল। দ্বিতীয় আলো তোমাদের নবী মুহাম্মাদের সবুজ গম্বুজ থেকে আসমানের দিকে উঠে যায়। এখন নূর নবী মানতে কারো অসুবিধা আছে? আজকে আমি এবার একটু বলি, আমি খুব ধীরে বলছি, আমার পুরাতন শ্রোতারা ভাবছে ভাইজান আপনার স্পিড কোথায়। আপনাদেরকে আমি বলিনি, আমার কনস্ট্যান্ট বুকে পেন হচ্ছে সকাল থেকে, আমি এখানে এসে ওষুধ খেলাম কনস্ট্যান্ট। আমি জোরে বলতে গেলে আমার বুকে এই যে প্রেশারটা দিচ্ছে আমার বুকে লাগছে, যার জন্য ম্যানেজ করতে হচ্ছে কোনো রকমে। আমাকে মাফ করবেন, বুঝলেন? আপনাদের আজকে হয়তো আমি অতটা খুশি করতে পারছি না, তবে রাসূলের কথা শুনে www.anibar.in